بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. قال الله سبحانه وتعالى: ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. أدي أنيا وروي ميستكم عذاب دكي هندو إبامي هن عذاب فن هندو إمي هن إنجيني أن القوة لله جميعا إبقتك إمي هن إنجيني هرها بار اللي بوردقن بنيها مكربر الله سبحانه وتعالى كان. وأن الله شديد العذاب أدي همكرر الله سبحانه وتعالى عذاب دبمك غدفد يوردقن بارس كلانجي غدفد عذاب دب بارس كلانجي إبامي هن عذاب فن هندو إبامي هن الله توبعوان duniya ge azab inkar ko ge mi uleni allah han urede mi hunta mi ulemun dani allah ge azab inkar ko ge haqiqatu ge mi hun inkar wa qurani mi hun allah ge azab inkar nu qurana ma eba mi hun allah ge basfur ta kan kalaang hukum fur ta katta baavis allah ge azab ay kalaang ge khofa ya mi istakun iman wa kamu ga wa na ma ni kalaang ge amur fur ta ga sha ay kalaang ge nahi ta kan mi istakun ta baavis yami dohge baami hunnang hamalulun ekalaang azab fenna hinduga ebaami hunnang engena allah subhanahu wa taala uriha bar li bodigen waakan adi ewagutu emi hun dannawani duniya fonuguma ebaami hun edene allah subhanahu wa taala ge hadratum kama ko eing ebes faadaan no quran edwahak ehmwe allah subhanahu wa taala wahi korbani ti ebaami hun edwas awumuge kurin allah tauba waashe kalaang hukum fulutaka kiyaman teri vaashe edwas awumuge kurin edwahuga ekalaang hadurata rujuwa vejje hinduwa evves mihakan amuraami duniya ka denna devene id tabarra alladheena tubi'u min alladheena tabau wa ra'u alazab wa taqatta'at bihim alasbab ehindu tiyabami hun handaan kuraashe ei miistakun et tabaa vevunu mihun ge kibain bariyawane edwahuga tabaa vevunu mihun e bahi bodetin miistakunna nubaakantakan amurukwa miistakun e mihunna tabaa e vi mihun e tabaa vevunu mihun tabaa vi mihun ge kibain giyamed dohuga bariyawane waraabul azaab ad e mihunnan edwahuga azaabul lafennane wa taqatta'at bihimul asbaab adi timaage kamuga hurihaa gulumen edwahuga kendigendaane muriha gulume mi tabave vunu mi hunga mi humuran aharam kon dalilen he kali na dekki harna tabava allah ge dalil de kalang hujje te tibami mi hunga kurima ti ge vi irwas te ba mi hunga kalang ge tabai nu ye timan namen kon hujje ten he ti ba mi na dekki timan namen na tabau ma ti ba mi timan namen na tabavi e sujje ta kanula e do ho ge tabave vunu mi hun matbu'un e bodo bodo ting e mi hunnang e tabavi mi hunga kiben bariyawan hama efadan shaytana mistungo wahdane timanna men kaliyat tabavi mi har nafaida deshe mi aduga nafaid deshe har benna en shaytana bunana timanna kon hujjatin he kalima dekki timanna tabau ekama ko allah e kalanga ayata tibami ko macha bawa devi tibami ko tabanu ye ema timanna mi aduga wan hadane kamen nete tibami hum amilla nafsu takat tibami hum alan qur'an qur'an ko mi huriha wa hakin e bohri bayan ko komme akas edwa huga hamalulu mikantatta fenna hinduga mi istakun dera wegen ulen ekamaku ewagutuga dera umakun ebes faada nei e insanu allah buddi devvi insanu na buddi de janawar ke es efhar lande libejja ka etana kanna anna ne devana fara e adi buddi nu devva ichi allah taala insana buddi devvi insana ebes mi wagutta ki azabu fenum mi tauba wan ege janawar na insanu na hori faragi ko ba insanu allah buddi devva hima ni mikantatta ka visnu mattaka allah duniyega milavafa wa kantattaka visnu mattaka allah baawalevi aayittaka kanaanga baawale hukum fulutaka visnu mattaka allah sikundi devvi buddhi devvi ekamaku egen beenu wenno hifigina mi unne den edwahuga allah ga azab meti allah bayan ko devvafa mi oti timan allah annu kiyaman teri vejjiya mi fada azabu dakkawana me e rabb bayan ko devvafa allah duniya mati goti انسانا تبا میونی ایک نتیجہ کے گارنٹی نو کان تتا کا مثال ک دنیا وی کان تتا کا ایک بس نتیجہ کی گارنٹی ایک بس می کنے بوتا نہیں ehen namas mi natija ay kimi guarantee en oin ecche allah subhanahu wa taala hukum fulu takat tabaun ekalaange bas fulu ki duha kus doguan ecche nu ekalaange wani timan allah tabaavejja swarge devwan me yaku yagin yaku shakke wesnei e natija ka me duga yagin wa natija ang algon me wani du kolla fa algon me e natija ya me du eves kahale yagin kame nuwa natija ka barosa ko ekam me algon me masai kurani yaamid do huwa hurihaim min idin allah ge hadratun alung amura duniya fonuma komme akas mitabave vunu mihun tabavi mihun ge kiben bariya vegen waane do huga evves timai kamuge faida en nukuran timage kamuge evves faida en nukuran bappa ekad dariyeg ge faida en nukuran dariya ka bafaeg ge faida en nukuran mihakan enage darin ge faida en nukuran aimbeg ge faida en nukuran edwa huga hama ekani faida kurani tima duniya ge kurihi amaluta huga enun evves faedaange duha kunu quran bappa miha allah dannwane allah timannage huriha darinna abinna bappa ya mamma ya fidiyegge gotuga baavwa fa timanna salaam ekoddesh insaanun dannwane duhauga narakya dam waajiba fati mihun wa tafallibunu mihun emihun dannwane allah timannage darin etibiye ambi miha hiriye bappa ya mamma ya etibiye emihun narakya lavwa fa timanna salaam ekoddesh edwahuga mihsakun dannwane fada ama edwaha ki ei wa taqatta'at bihimul asbab ei mistakunna uriha menna ei timai kam gulun kendigen da duas ei edwahu gama faida qurani duniye ge miha koggen dia heo amalegge heo amalen heo amal kavani allah rasul enge vi gotang amale kurima duniye ge kitam me heo amale kuriyakas edefaratu ge irshada khilaf vegen qurai ve samalegge evs faida an qurani hama nuba amal tahu ge tereng himen gen daane وقال الذين اتبعوا لو ان لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله اعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار اتبعوا منهم بنانته بڑ بڑ تنن ان لفا نبا موغتي بميستكن نبا مغغوي ميهن اتبعوا منهم بنانته لو ان لنا كرة تمن منن الون امر الدنيا دهين نما كيران غلو eerun fanatabarra minhum kama tabarra'u minna eerun timannamen emihunge kiben bariya vegen waanu miyadu timannamen ge kiben emihunge bariya vi pada e bodu bodu tim miyadu e bunani e timannamen nakalem tabavi e sujjata kanule timannamen nam miyadu nugo waashe aharmen nan aharmen ge amale kalem nakalem ge amale emihun timannamen ge kiben e bariya vi pada timannamen ves erun emihuga kiben bariya waname ale timannamen duniyan adi effahar fonu vene namaye edwahuge azaw fenuni ami bunani denna devene ekam insanuge halaki koba insanuge halaki devana fahar duniya fonu ves samay gotase ulen ege dalile hi koba makkage mushrikun emihun naki ei emihun etak kalaangya ka gowa bae etak kalaangya ka dua kura bae ehen namas kanumaccha sawarwe namuge hataru faraatun raal tangas demwa salaamen nuwedaane hin hiwima huriha ilaahun tahuga matin handaane ti hama ekane allahang e duaa kurani da'u allaha mukhlisina lahu ddin fa idha rakibu fil fulki da'u allaha mukhlisina lahu ddin emihun nawa sawarwe raal tang hataru faraatun aama e duaa kurani allah timan namen salaam kurah reerun hama ekane timan namen allah kurani ba allah hama salaam kurai re ekane handaane ti ken hama emihun etibi gotan emihun rujwa ekane dan hama e gotan e mihun devana fahar duniya fonu bunu kamuga avias islahen nuwan islahen nuwan pamya kasmi azab lolo fenna hindu mistakun dan bunana mihun uriha emmen ves timan name duniya fonu vene name alun ambra e emmen ves bunanech nuja fa mihun narake dan jehum bunana komme miyaku allah me kurun kazalika yurihim allah a'malahum hasaratin alaihim e fadanne allah subhanahu wa taala e ba mihun ge amalutan e ba mihun dakkawani itama ege gotuga emihun ekurunu ba amartan e ba mihun hitama ekke gotuga allah dakkani wama hum bi kharijina minan nar emihun narakai nikunnana ba ekke gotuga nuwe nuni kunnani narakai narakai kun emihun nuni kunnani hitamme warar roye heri halay levias narakai ge emihun ge adakan unnani herum emihun qur'an ge allah ikurwani emihun etiravves herene beiravves himaru himaru pada himaru gowa gannairu ei emme nu ba adu allah qur'an ga hekor inna ankaral aswati la sautul hamir emme nubai adaki himaru gade himaru goya ganna eda dem warang hadi adakun eti goya ganna den himaru fenunu be kalaka ingen kommiyagas eti itiravves halelawani beiravves halelawani etiran ne wala agutu sunnan adu beiravves halelawani egotan narakavanta verin halelawan narakaage beiravves adu itiravves adu etiran mine wala agutu ga itiravves heren beiravves heren narakaage ekamaku narakaakun ebami hunu kanuni kuma wen narakaakun ebami hunu kanuni kuma wen يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين يا ايها الناس اي مستكنه كلوا مما في الارض حلالا طيبا مما تجاواتك تتباميهم حلال تكتكاش الله تباميهم حلال كربريه تكتباميهم كاشه ولا تتبعوا خطوات الشيطان ادي تباميهم شيطانا في اول تكتبان واشه انه لكم عدو مبين اينيك كاندليغن حريتي باميهم نن اداوايتري كاندلي بيهام بيغن حريتي باميهم نبا اداوايتري كينا كينا في اول تكتبان واشه الله ايورت تباميهم نن نصيحه ايتري وني اهن نمس كاكو كلانغي نصيحه هي غبول كوراني ماتو باياكم يستهم ايتري এবারং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করবানি এবারং এ নসিহত দেবানি মিস্তাকুননা ইহেন নামে সাম শয়তানাগে ফিয়ালতাক গিনা মিহুন তাবাগিন এদানি আল্লাহ ওয়াহী করবানি বিম্মতিগা ওয়াতাকতিন হালাল তাকতিকাশে হারাং ইচ্ছে মানন নুলাশে এম্মে হারাং ইচ্ছে মানন দিয়া কামুগা বিয়াস এনাগে সাআলিস তোহুগা আলকং গাবুলে নুকুরেবে সাআলিস তোহু মাদু মাদুবারেতাই এম্মে এতিকোলে হাসিগানং হারাং গতুগা দিয়া কামুগা বিয়াস সাআলিস তোহুগে আলকং গাবুলে নুকুরেবে দেন এমিহে গি হারিগাঁডুগে মাস হারান্ত কেতি গি মাছে জাহা ফাওয়া মিহা গহালা কি কোবে এফাদা মিহুঙ্গে দুআইন আল্লাহ গাবুলে নকরবান এভেস হে আমালে আল্লাহ গাবুলে মিহুং কিবা নকরবান এফাদা মিহুং আলগোন মেন তেরে গিনাহামা মিস্তাহুঙ্গে মুদাহাল হারাং গতু কা মিহুং আমদানি হোদুমং হালালেন হারামেন নুবালা ফাসাতং হাসিল কুরা মিহুং ওয়ারগিনা এচ্ছেল লিবেন ওয়েজ্জা এনা বালেন নুলা হারামেন হালালেন গিয়ামে দোহ মিকান্দত কামে তো সওয়াল কুরেবেন কামে তিমান্নাকে বানং হারাং এচ্ছে ওয়েজ্জা আমি এলেনি নরকায়গ আলিফাং কামে এনা কান নেগে মিসনা এভেস নুলা আমা দুনিয়েগে দমা গিনামি হন তাবাং এদানি ফাহুন দুহেন আন্নং ইক্তং হামা মাদু বায়াকু হান্দাং কুরানি ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন হামা কারবারুম এ শয়তানা তিবামি হুন নং আমুর কুরআনি মুলিম বসনু বাকান তত্তকশ ওয়াল ফাহশাই ফাহিশ কান তত্তকশ ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তাআলামুন আদি আল্লাহ গমাচ তিবামি হুন নুদান্ন কান তত্তাব্বুনু মাশে ইন আমুর কুরআন আল্লাহ গমাচ এবহি দীনা মে দুবস নুদান্ন ওয়াহক তাব্বুনু হাইগাতু গাই শয়তানা গে ফিওল তাবাউ মে আল্লাহ মে হি কুরবানি আল্লাহ গমাচ এবহি দীনা মে দুগা মি ইসলাম দীনা মে দুগা নুদান্ন ওয়াহক তা দেখকুম এবস আল্লাহ মানা কুরবাহবাকাম এ শয়তানা তিবাহ মুন আমর কুরা কামে কেই আলওয়ান মঙ্গে তেরেম বরগিনা ইবুনানি দীনুগে হুরিহা কামে তিওন নেন এঙ্গে দীনুগে হুরিহা কামে এঙ্গে সওয়ালে কল্লে জিয়া হাম জেহেলু মেন নে তিবুনে দেনি ওই মাসসালে ওই ওই গোইং এনা দন্না গোতা এই বড়ু বড়ু বেগেম ওয়াফাফাইং এই এহেম বুনে ফিমিহা কোইনা তাওবা নুমে মারবে জিয়া হাম নারকাগে দেনি অন্না গোতা এনা ইদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন মান কযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার তিমান কালিফানু মাচ্চ গাস্তু গো দগেন হাদা ফিমিহা এনাগে থাম্মাতি নারকাইং হিফা হুশিকামে আদি হিং রিওয়ায়াত এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরআন মান ক্বালা ফিল কুরআন মা লাইসা লাহু বিহি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার মিদিনা মেদ এবহি গুরওয়ানা মেদ এবহি মিদিনা মেদ তিমায় নেগে এচ্ছে বুনে ফিমিহা দন্নাশে এনাগে থাম্মাতি নারকাইং হিফা হুশিকামে এহম আলগণ বিরগণন জে হেমাসলে মি হাকিকাতান নেগে মাসলে শরিয়াতু এনা বুনেগেন নোয়ানে মাসলে বুনে দিগেন নোয়ানে আদি কিয়াবা ফরমিয়াকাস ইমাম মালিহু গারি হাম মিহাকু আই সতেক সওয়াল হিফাগে এগে তেরেন দেতিন সওয়ালে ইমাম মালিকু জবাব দেবি এহেন হুরিহা সওয়ালে কাম দেন লা আদরি তিমান্ন একান নেগে তি এহিন্দু এনা মি বুনানি তিমান্ন মি উদ্দুরু দাতুরু কফা মি আই তি বরাবড় ইলমের ইকামুগা হি কগেননে কাম দেতিন সওয়াল রে তি জবাব দেউনি ইমাম মালিক ওই জামান গোরে এমে বড় ইলমে রিয়াই মদিনা গো এমে বড় ইলমে রিয়া ইমামে এন নামে দেতিন সওয়ালের জবাব দেবি এন আমি হেম বুনি মাকি কে জবাব দেবি তিমান্না নেগে এচ্চে কালিয়া বুনে দিগেন আল্লাহ গে হাদরত গ তিমান্না কোন জবাবেন হে দেন তিমান্না কেন ইব্রাহিম নো ফলেবেনে কালে মদিনা ওয়াশায়াগেন ইউলান কুরাহ ইমাম মালিকং এবসে চেচেন নেগে কামা এবসে চেচেন নেগে মি ইমাম মালিক কাম আলগণ মঙ্গে তেরে মিহাকা সওয়ালেন হামা কুরবে বুনে দেনি এ দালিলেন ইচ্ছেন ওইতোস বালানো দে নিহেন নে মাসা তি হারাম কামে কে তি হালাল কামে আমা হেম বুনে লানি হেম বুনে দি বুনে নুদেবে নে হেন নে দালিলেন নেতি নেঙ্গে একগতকাস বুনে দিগেন নওয়ান দীনুগে এবস মাসলে ওয়ার নুরাক্কাতেরি মাসলেঙ্গে واذا قيل لهم اتبعوا ما انزل الله قالوا بل نتبع ما الفينا عليه اباءنا اولو كان اباؤهم لا يعقلون شيئا ولا يهتدون واذا قيل لهم ابامهم نبون وجيا ابامهم نبون وهند اتبعوا ما انزل الله الله باوالب بكم فلتكت ابامهم تباوا هم هم بون وهند امهم بنكي قالوا امهم بنت بل نتبع ما الفينا عليه اباءنا اديكين هي احتمن تباواني কাবাফেন একামেক গিমচ্চং হারমেন দুগগতাশ আমায় হেং আরগোন মেতরে গেসে বুনানি আমা দীনুগে মাসসালে বায়ান কদদেরমন আহারমেন নং আহারমেন গে এদুরুম বুনা দি হোতি মি হেননে মানে এদুরুম বুনা দি হোতি কোন দলিল কা এক কোন হে মাসসালা এই সাম গে দি এই মিহে কো হামা বুনা হেচ্চ কান্নু নে তাবাওয়ান জিহেনি মিহার মিহাকং ইতিমাদ কুরা ইরুগা এনাবেস দালিলে দক্কা ফওজ্জে কবুল কুরান জিহানি মিগত বুনা মিহুন কুরআনা সুন্নাতুন দালিল দেখকে সামগা বুলেন নকুরে বুনানি তিমান্নামেন তিমান্নামেন কি কাবাফান দেখকি গতরে তিমান্নামেন উলেনি আমেন তি গতাং উলে আওয়ালাউ কান আল্লাহ কুর আওয়ালাউ কান আবাহুম এমিহুন কাবাফেন নং হেও হেইয়ে লা ইয়াকিলুনা শাইন এবেসে চেন্নু ইসনুনামাবেস ওয়ালা ইয়াহতাদুন হিদায়েন নুলিবে তিবিনামাবেস হিদায় নুলিবে বাইকামু গবিয়া হিদায় লিবিফা নোয়া বাইকামু গবিয়াস আদি এবসেচ্চে নুইসনে বাইকামু গবিয়াস সামহে ওহাইয়ে এমি হুনং হাইয়ে হামতি বাইম তাবাওয়া তেন আল্লাহ নাহি কোরআন ওয়া মাসালুল লাযিনা কাফারু কামাসালিল লাযি ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন ওয়া মাসালুল লাযিনা কাফারু এ কাফারু ইমিস্তাহু আল্লাহু গ হুকুম ফুলতান নেহি মিহু ইয়া বীরু কাম ফাইদিমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ তাকাফুর গাসতিমিহু এমিহুন গে মিসাল আকি কামাসালিল লাযি ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ দুআআন ওয়া নিদা ইল্লা দুআআন ওয়া নিদা এই হামা একানি গৌমুগে আডা আডু হামা একানি গোয়ালুমুগে আডু ইবে ইচ্চাকা ইচ্চাকা দিমা হালেলাবা গতমুগে মিসাল এগে মিসাল দাক্কানি বাকারিতে হেগে গুলাম বাকারিতাকাকা কিতামে নসিহাতে দিনাকাস ইয়াং ইবেন হামা একানি আডে নসিহাতুকে ফায়দান কো ইয়াকি কোং ইচ্চাকামে ইয়াকান্নে গে হামা ইফাদে এমিহুম আল্লাহু গে বাসলুতান নে হিমিহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ তাকাফুর গাসতিমিহুম বাস ইফাদে কিতামে হেও ইচ্চেন এমিহুম কারিগা কিয়াকাস হামা বিয়েরু কামপাতে দে আমা এমিহুঙ্গে মিসাল কি হাম বাকারি তাহাকে কুরে মাতি বায়াতি বাই থাগুরির কুরারে কুরে মাতি এয়ং ইবেন হামা এখানে আডেকে এয়ং ইবেনি হামা এখানে আডেকে কিয়া ইচ্চেন নে গেনে আকা হামা ইফাদাই ইফাদা মিহুম বাস দেন আল্লাহ মে কোন সুমুম বুকুমুন উমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন এবা আমি নাকি বীর বাইকে মাম্মাম বাইকে খানু বাইকে আমি নাকি ফাহুম লা ইয়াকিলুন হেও ইচ্চেন উইসনে নে আমি কানু বীর মাম্মাম বাইকে আল্লাহ বাহি করে বিকিকে এমন নাকি বীর বাইকে বাহি হে ইচ্ছেন এমন কান নিবে নে হে ইচ্ছেন নিবে নে এগে কিতা মিহুন আলগন মেনা ফেনানি আম হে ইচ্ছেন হাম মিয়াও কিয়া নিমেইরং এ বুনানি তি হাম আমিল্লা ইদ মত দেখিবা কুরআনা সুন্নাতুকে আলিগে মিহাকু নাসিহাতেন মিদিনি আম আডিয়া নিমেইং কোস মিহুন কারে বুনানি এই হাম এনা আমিল্লা ইদ মত দেখিবা হে ইচ্ছেন নিবে মিহুন নাকা আমা ইফাদা এমিহুন নাকি খানুবাইকে বাহি হিও মাগেন এমিহুন কান্নু ফেননানে রাঙ্গাল মাগেন নু ফেননান হাত্তা বেসনু বায় মাগু এই রাঙ্গাল মাউ কামু গহি কোকিন এমাগুন এনা কুরিয়াত দান আদি মাম্মাম বাইকে বাহি হিও ইচ্ছে দুলুম বুনুমগে তাওফিকেন এমিহুন কান্নু লিবেনে আল্লাহুমি মিসাল জাসওয়ানি হিও ইচ্ছে দুলুন নু কিয়া মিহাগ মিসাল কি মাম্মাম মিয়ে কে নাইকি হাকিকাতু গা মাম্মাম মিয়ে কে নাইকি এনা দুনিয়াবি কিতাম মে ওয়াহকে কিতাম মুলাকাত দেখকি কাম গাইস শারবি গতু গা আল্লাহ গাদরত গে নাকি মাম্মাম মিয়ে কে আমি এগোতাং হেও ইচ্ছে কাম্পাতুন না হা মিহায় কি এই মিস্তাকুন দক্কা ওয়াহকে না আদি আড়ো ইউনু কাম গাইস আল্লাহ গাদরত গে নাই কি বীরু মিহে কে হেও মাগুনু ফেন না মিহায় কি হেও মাগুনু ফেন না মিহায় কি এই খানু মিহে কে আল্লাহ গাদরত গে আল্লাহ কি তো কুরআন গে বাইন নামে দোহি কুরআন বাফায়ে ইয়ামে দহ গো নাহশুরুহু ইয়াউমাল কিয়ামতি আমা আল্লাহকে জিকরম মুনমরাইলে আসিমি ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা তিমাং আল্লাহকে জিকরম মুনমরাইলে আসিমি এবাহি তিমাং আল্লাহকে গানুন তিমাং আল্লাহকে শরিয়াত তিমাং আল্লাহকে হুকুম ফুলতাকা হুকুম ফুলতাকু মুনমরাইলে আসিমি হাদান নাস এনে বানি দাতি উদাগুদিরি উলমেকে আল্লাহ হাই কুরআন এনে আগে দিরি উলমেস দাতি কুরআন বানে তিমাং আল্লাহ ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আদি কিয়ামত দহ গতিমং আল্লাহ ইনা মাহশার কুরাবাহু শিখা নুমি হে গে গত গায় এনা দন না কাল লিমা হাশারতানি আমা এ আল্লাহ তিমান্না খানুমি হে গে গত গতি মাহশার কুরাবি কি বেং এ বাকাদ কুনতু বাসীরা তিমান্না ফিননামি হে গে গত গায় দুনিয়া গে উলুন এ ইফাদা মি হুন কিয়ামত দহ গ আল্লাহ মাহশার কুরাবানি বাস খানুমি হে গে গত গা দলিল কানু ফিননা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ اے ایمان وچ جمیز تکنے کلو من طیبات ما رزقناکم تیمن اللہ تیبا من الدب حلال تکے تن تیبا میں ہم کاش حلال تکے تن کاش وَاشْكُرُوا لِلَّهِ دِ اللَّهُ دِبِّ نِعْمَتَ تیبا میں ہم کلانگے شکر قراش ان کنتم ایاہ تعبدون اے تیبا میں ہم ہمیں کنے کلانگے انگلکن قراکم گوانا اے کلانگے شکر قراش اے نمی صلی اللہ علیہ وسلم شکر قرانی ہم فرائد تکا কমেক আল্লাহ মে কুরবানি তিমং আল্লাহ তিয়াবা মি হুনা দেবি হালাল তাকে তিংকা আশে এহমা মি আয়াতুং বেঙ্গে তা আদি এহেন আচ্ছি তাকে আল্লাহ দেব ফাফানে কা মে আর ইনসান আল লিবে কম মে চকি আল্লাহ গে ইজনা ফুলাই কুতাই লিবে নি হারাং এ চেলি বনাস হালাল এ চেলি বনাস এমে আল্লাহ মে কোন তিমং আল্লাহ দেবি হালাল তাকে তিংকা আশে হারাং এ চে তিয়াবা মি হুন কারেং আশে দু কল্লার হে কা গেন মানে কিতাম মে বাবর মুদালিবস তিয়াবা মি লিবে দানে হারাং গতুগা এতাকেতি কায়াগে নমানে তিমং আল্লাহ তিয়াবা মিন দেব্বি হালাল তাকেতি তিয়াবা মিন কাশে আদি আল্লাহ এ দেব্বি তাকেচে কালাগে নিয়মতেন এ রিজুক কিবেসে নিয়মতে তি তিয়াবা মিহু আল্লাহ শুকর আদা কুরাশ আল্লাহ কুরআন ওয়াকিত সূরাত গ আল্লাহ মাহি কুরবানি আতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন আতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন আর আল্লাহ মি বামে হুন মি নিয়ামাত তামি দেন রিজকু দেবানি আল্লাহ উরিয়া কাম মি দেবানি দেন আল্লাহ মে কোরআন তিয়া বামে হুন তিমান আল্লাহ তিমান আল্লাহ গে নিয়ামাত তাক শুকর আদা করুম তিয়া হেদি তিমান আল্লাহ দগু করুম হেয়ে এবাহি তিমান আল্লাহ গে নিয়ামাত তা দগু করুম হেয়ে ফুরাগাস দিনুং হে তিমান আল্লাহ গে নিয়ামাত তাক তিমান আল্লাহ গে হুকুম ফুলো তাক ফুরাগাস দিনুং কামু গে হেয়ে তি হেদি তিমান আল্লাহ দেবি নিয়ামাত তাক শুকর আদা করুম মি ইস্তাকুম একালাঙ্গে নিয়মত তাক শুকর আদা করুম মি হাদালানি একালাঙ্গে দৌ করুম একালাঙ্গে দিন ফুরাসার করুম একালাঙ্গে হুকুম ফুল তাক ফুরাগাস দিন মি ইস্তাকুম ইয়াদানি আল্লাহ দেবা নিয়মত তাক এহিম ফারা তাক শুকর আদা করানি হুরিহা কামে গদির ইলম গ হুরিহা কামে কাতি বামি বল্লা আল্লাহ মি হুরিহা কামে দেবানি আই গাতু গমি রুবুবিয়াত তং ঈমান রুবুবিয়াত তাক আলগন ঈমান নবে মক্কা গে মুশরিকুম বাস রুবুবিয়াত তাক ঈমান বিয়ে মক্কা গে মুশরিকুম বাস রুবুবিয়াত তাং ঈমান বিয়ে নামেস মিয়াদ আলগন মেঙ্গে তেরেগে মুসলিম কম দাওয়া কুরা মি হুঙ্গে তেরেগে বরগি না বায়কো বলে আল্লাহ গে রুবুবিয়াত তাস ফুরিহা মাং ঈমান নওয়া আল্লাহ গে রুবুবিয়াত তাস ফুরিহা মাং ঈমান নওয়া আল্লাহ রিজুক দেব বিম এহিম ফারাতাক এন ইসপেক কুরানি এহিম ফারাতাক শুকর আদা কুরানি আল্লাহ নিয়ামত দেব বম এহিম ফারাতাক হামদ কুরানি এন এহিম ফারাতাক তারিফ কুরানি আল্লাহ কান নকুরে বেস তারিফ কম মেকাস এই আল্লাহ গে নিয়ামত তাক হারাম করু এই আল্লাহ মে কুরআন তিমান আল্লাহ তিবা মিন দেব নিয়ামত তাক তিবা মিন শুকর আদা কুরার তিমান আল্লাহ তিবা মিন দেব হালাল তাক তিন কাফা এ রিজুক গে মচ্চ তিবা মিন আল্লাহ শুকর আদা কুরার এই আল্লাহ হাম হামাইকান তিবা মিন আলকান কুরা কাম গওয়ানামা এহেম ফারা তাকাত তিয়াবামি হুন শুকর আদা কফিয়া তিয়াবামি হুন হামাইকানে আল্লাহ কাং আলো কামেন নকুরে এহেম ফারা তেবে সেবা বাবেরি কুরে কালাঙ্গে আলো কামগা শিরুক কুরে উন দেন আল্লাহ মে কুরআন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়া লা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গাফুরুর রহিম হামাকারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবামি হুন মাচ্চং হারাম কুরাবা ফানি মারওয়ে ফাওয়া তাকেচ্চা মারওয়ে ফাওয়া তাকে চে বুনুনি এবস কাহালে জাবাহ কুরু মাকা আনুলা আমিল্লা কমসে হেম গোতা কম মারওয়ে ফাওয়া তাকে মাকাত মিসাল মারওয়ে ফাওয়া তাকে চে নিতাং মুরাদ কি এই কেবে মাস কেবে জানমারত হগে তরে মারওয়ে ফাওয়া তাকে এন্নুনি হেং ইচ্ছি মাস নু কেবে জানমারত তং হারা কুরিম বেসারা সাকে মিনিকা জানমারত তং এই কুরিম বেসারা ইচ্ছে এতি আদি দিরে জাবাহ কো গবেস নু কেবেন মারওয়ে ফাওয়া বেস নু কেবেন মিতাং মুরাদ কি এই মারওয়ে ফাওয়া তাকেতি মুরাদ কি মাস কেবে ইচ্ছি গে তেরেন জাবাহা কুরমাকা নুলা মারওয়ে ফাওয়া তাকেতি হারামে ওয়াদদামা আদি লেবে সারান এবাহি ওহরি ওহরি অন্না লে হারামে মিসাল কা জাবাহা কুরায়রু জানমার জাবাহা কুরায়রু এগে মাস্তাফিল ওয়াগিন কাক্কার কম মেসরকান হুনানে লে কম মেসরকান হুনানে গরদিয়া গান্ডু গলে এহমি এ হুদ্দায়ে এ মানি মাফ করো রাহমি কা মুরাদ কি ওহরি ওহরি অন্না লে এই এহেন আয়াতকে এবং মি শরহা কফ এই কুরআন গ আয়েন আলগুন মে বলেন জিহেনি মুজমাল কো তাফসিলে তাফসিল কানুলা মুজমাল কো মি দেন নবী তাফসিল কানুলা আসো জিয়া কুরআন গ এহেন আয়াতক গ এতান শরহা কং আসো ইত্তো বলেন জিহেন এহেন আয়াতকে বেন দমন মাসফুহান ওহরি ওহরি অন্নলে ehme murada ki Allah haram kore bile ki ohri ohri onnale walahmal khinzir adi ur maskeun Allah haram kore bi wama uhilla bihi li ghairillah adi Allah nun farataka zabaha kore ve janwar bas Allah wani haram kore va fa edi maskeun faman yutur ghaira baghin wala adin fala isma alai dem majbur vegen bagawai kurmen neti haddo fahane lomen neti majbur vegen etaketi ge beenun kurimi yaku poggen ehme bejja fala isma alai enaka mechakan nete eves faafai majbur vegen adi Allah ba ghaira baghin bagawai kurmen neti ebahi ena amilla nafsan yang edumen neti wala adin adi haddo fahane lomen neti ebahi ena istimal kura wa warabur ginai bes istimal poggen numane misal ka bando ha hunu kan jehunu mihe ena ehri marwan kayarwe ena fenuni marwefawa ecce nuwata urumas gande nuwata ifade hin ecce haran ecce fenunima ena bandumutti wawa furana sadame kurave wara ena etaketi ge beenun koran jiheni haddu faana laagenwaan adi iyang ena edigem wesnuwaan gaira baagin yang ede mihekkam gaswegenwaan ena ge shawgwari kan gosgenwaan ena ge eduma khilafan ena ifkan jiheni ifada halategga masalin nete ke kas huddai e fadahal ge bisfafen we inna allah ghafurur rahim amkarun allah subhanahu wa taala igina ginin faafu sawa o gawan taras kalaange e fadami unna allah faafu sawa de ban e fadahal te ge ina eti kanjoni mitan uru maswas allah mani haram kurav wa har gina bayak we wani allah haram kurav wi ti we eti kani mi yo ege gellun tawas mi hunna enge mi har eke mi mistahun ge tere ga mi oti roga e mashrura fa mi ge sabam mi ajje echin e ur roga kamyaga miige ebhuri ba varunu ba kandatta urumas keema miha ge huri ghiretteri kan gelli dayyusa kan miha vegen da kamen mi miti keema timage timage mihu enage mahram unwata ge ge ahluverin fahish amalakan araaga sena kurimati ge kan kuriyakas ena ekamaka ruliyen nanna e urumas keema libe gellun tammi ayyatuga timage ami miha ehm miha ka ekku gosunnas ena ge hitakan ma bodu asar taken nukurana ei ghiraittirikan keno ei huriha ilmerin ittifaq wa kai mi urmas ke maki ghiraittirikan gelligen da kameke ghiraittirikan gelligen dan hudu mi kami humas gabul kure kan kami humas gabul kure warag gina gellun tan huri echchen hei gatu gami mi istakum mi kae ulani allah haram kure viti haram kure viti innal ladina yaktumuna ma anzala allah min alkitab wa yashtaruna bihi thamanan qalilan ulaika ma yaquluna fi butunihim illa an-nar ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أمي دم حساب دم يدغ فهم حساب كريا جناني مي الله باوال بي حكم تفرواني هم جباها كمي تانك مي أنني إباهي كي يوايا جنتي بي مي هم استكونا إچن نبونا دي حق بس مي استكونا نبونا دي مي هم جباها كتا آدم ما دما يكي هريها بيتونا سنگ وڈا گنان فلان حج دو سے عرفا دو سے اللہ سبحانہ و تعالی هريها دوستہ گی مچن ما کر وا ہوا دو ہے هريها دوستہ گی مچن اللہ ونی عرفا دو سے ما کر وا ہوا اے دو ہکی اے اللہ سبحانہ و تعالی اتنگ اتنگ اتب بیا کو نہ کا منج کر وا دو ہے اللہ سبحانہ و تعالی انسانوں ہدے وی دو ہوگا انسانوں ہدے مٹ کا ملائکہ بے کلو نا مشورہ کر وی دو اس ei jinning emme furutama bi mati gauluni yafahuga allah subhanahu wa taala bi mati ga khalifa ekamuga insana levi ewa malaika be kana allah e mashwara hu shayru bum malaikatun dannani allah e alun khalifa nu la wahe bi mati le ohru wa fasada fadd mattaka alun khalifa nu la wahe ewa ka baqara surata kuri ga ayta huwa ni gossa timan namen fuden nun he Allahang handu ki marha tasbih ki marha takbir ki marha alukan kurman timan na mefude den ituru bay lavan kamete Allah kuran inni a'lamu ma la ta'lamun timan Allah denewote gam me tiyaba mi hunan nege ba kan tat komme ka Allah subhanahu wa ta'ala malaike be kalun e faden vidal wi namas Allah insanun ge khalifa bi mati ge levi arafai dwahu ga mi istakun arafai bi ma jamaa wani in hedum ga musanje fagirange ta ko faragen nei in hedumeg ga emmen esifai getanang e jamaawani faahirafuhun taitteli bohirafuhun taitteli ga milai ga milako allahuge hadoratan e mihun denna mattaka faahusama edwa ki roye roye fami stakun dannawa duwas allah faahusama edi malaike bekunun allah edwa huga handama kod devwan e malaikatunne yaba mihun edwa huga ki ke he buni balashe mistahun getanang gina bayako roye roye fa lulun karna ala ala fatiman allah e dannawani e fa fa fussu man edi tiyabami hun hekiwase ebimam haajiru etibi emmennati man allah faafa husala debafi pomega seiwaram maidwahe edwahu ga hajjan no devemi hunna allah shariyatu ga miwani roda sharo kurabba e roda geves efada maikkame allah wani lavafa e roda hifafi mihaya de aharu ge faafa fu hevigen ebade ei isvedi aharu ge faafa ya adi kuriyan annan oin en aharu ge faafa ta fu hevigen ebade eha mai roden ei roda ki madama ki hajju do sehmima e roda hife huriha be fulun efada bodu sawabe aimmatin gelluna digan nuana hayatu ema huriha be fulun se roda ya dahivetive roda hi mattaka masahi kurambi adi suwalin oi be fulun ku suwale kollu ওটা তুমি আমিয়ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাচ্চকুং এবস মিয়াক বাবেনু লবান রিজকে সবাবেন নেতি হে এই সবাব আল্লাহ লাভাহে বহরে কাম বাইন হালিত তোগে বহরে ফদান বিস দিবাফা মিসালকা বানু ইসরাইল মিহুননা কামেজ ওয়াই মাতি দুয়ালকু দেইরো সুয়ারুগে আমে গোত বানু ইসরাইল মিহুন মান নাসাল ওয়ালে সাই সুয়ারুগে আমে গোত মারিয়াম গে ফানা বিস সুয়ার রিজকু দেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুয়ারুগে ikamana gyariha mihrab ke kamana innamar zakariya ke fanu de wata kana ko me fa kullama dakala alaiha zakariya al mihrab wajad indaha rizqa maryam ke fanu gari hu ekale ke fanu de wata kana ko me fa argam fennani rizqu asukta etan den zakariya ke fanu midana anna laki hada mi kihinan anna ichisen he den huwa min indilla maryam fanu denna wani kike allah ge adaru tuman anna ichisen ان الله يرزق من يشاء بغير حساب الله يراد كر بميحك نفس حساب كان لكنان رزق دبي كميكس الله سبب تلوا فوني سبب مدوري ويگن انسانا نيما تلبيني اهم ميما ميحك مدوري وي انسانا نيما لمتكا اهم الله شكر ادا كرم فحوغا اينا شكر ادا كرن جهينه مهر الله شكر ادا كرم كي كرن بس ميتانگ دوهكو بيان كوري فوان كن موسى فان الله سوال كر وني كيف اشكرك يا ربي এ আল্লাহ থিমান্না কিহিনেন হে ইবা আল্লাহ শুকর আদা কুরআনি এহিন্দ আল্লাহ হি কুরআনি হি কে ইন আতাআতানি ফাকাদ শাকারতানি ওয়া ইন আসাইতানি ফাকাদ কাফারতানি কালেগ ফান তিমান আল্লাহ কিয়ামান তিরিকান আদা কো ফিনামা এ তিমান আল্লাহ শুকর আদা কুরমা কি আদি তিমান আল্লাহ উরেদু উরেদিজ্জনামা এ তিমান আল্লাহ গনি মেত্তাকান হারাম করুমা কি এমা মিয়তি শুকর আদা কুরুম আল্লাহ বায়ান কুরাবা দেন ইনসানা শুকর আদা কুরমা কি কোবা এনা বাদালে দেবেন ওয়জ্জা বাদালে দিনু এ বাদালে দিনু বাদালে দেবেন মিহা এনং হিও দোয়া কর দিনু এই বাদালে দেবেন মিহা এনং হিও দোয়া কর দিনু এই শুকর আদা করুন কি শুকরিয়া এবং যাকাস নহু দেন আমি কেন দুলা কোন নে এই যে মিয়া রাসূলুল্লাহ হাদিস করুন তে বাম হন মিহা কো এচে দিফিয়া কে বাদালে দেশে বাদালে দেবেন নে তিজিয়া দোয়া কর দেশে কে বাদালে দেবিজ্জ কাম তিবায়ান হি বেজ্জ মতা দেন দোয়া হিও দোয়া কর দেশে মিয়া এনং হিও দোয়া কর দিনি আল্লাহ কে বাদালে দেবান এনা নু দেবিয়াস আসলু বুনাম মিহার বাই মিহু এ বাগুফ কুরা ইচ্ছিগা এ দেখুন তেরিক একুলে গেম বানি গিনা মিহু গে এ খা কাটটা কানি বাগুফ কুরানি আল্লাহ টাকা করবার এ কালাঙ্গে বদনে মোটি গেম বে এ বাগুফ কুরি মিহা আদি ইনসান নং ওলে হেনে এ কালাঙ্গে কে কামেন নং ওলে হেনে এজে এম মিহুন নং এ দেখ কুমার টাকা আগি গাতু গে কাং এ করবেন এনাগে নান লিয়ে ফামিয়ে মিহে গে ফরাতম মি মিয়নি মিসকি তাকাং হাদিয়া কি এগোত বাগুফ কুরা ইচ্ছিগ আসুল লিয়ে বিগেন নোয়ানে হেনে এহেন লিয়ে বিগেন নোয়ানে আসলুয়া এ দেখুন তেরিকাম বাদে জিয়া এনা কুরি আমাল বেকার হইয়ে দেখুন তেরিকাম বাদে জিয়া আমাল বেকার হইয়ে এইসাব এ শিরকুয়ানি এইসাব দেখুন তেরিকাম বাদে জিয়া ইয়া শিরকুয়ানি আল্লাহ দু কল্লাবান একান এ সওয়াবে নু দেবান এ বই কুদুসি হাদিস কে বাক মান আমিলা আমালান আশরাকা মাইয়া গাইরি তারাকতুহু ওয়া শিরকাহু আল্লাহ কুদুসি হাদিসে গবাই করা মানে তিমা আমালে কফা এগা তিমা আল্লাহ কই ফরাতে বায়ার কফিয়া এ নাই করে আমালা এনা শিরকা তিমা আল্লাহ দু কল্লা দাফি এ ভাই বিস সওয়াব নতিয়া আফরতম হারামা মি বাকুফ করমগে মি হাতিম বাকুফ করমগে ইলমের বিদালবানি হারামা বাকুফ করমা পুরে হে ওগেম বানি এনা রাফাগ্গো সেনা রাফুগে মিস কিতাব বাকুফ করমে এমে ফরতাম আসলে সাবাবা কি হারামা ইফাদা হাতিমেন হামা ফেন্নাইর নাগানে তাফাতু হাতিমে এগে উনা না মুজাম্মা উন আলা ফুন হাতিম এই দেমাহুন তিম্মাহুন আরেস কুরআনে এ হাতিমতা এ নাগা হাতিম দেহারামুন নাগা হাতিমতা এমি ফনমানে দুনিয়াগে কি মিস কিতাকা মানে ফরতাকা গালা বান্দু কফা এতা আ কুরআন আসবাহ হাতিম এতাঙ্গা হামাইকানি হুনানি মুজাম্মা উগে হাতিমু এহেন হাতিমে এতাঙ্গা নুবেহেট্টেনে মানা গোফাইনানি ইয়াস মিয়া কুলুং আমাল্লা ফেননারে তাউলানে মি বালা হাট্টা মিউ এহেন বাত্তারে গা হাতিমে এ ফেননারে নাগানে নাগা ফে দেন এমি ফোন ওয়ালান আসলু হারামাকা লুং এহেমেন ইলমের মিহার বিদারুন দে হারামাকা নুলারে হাতিমু দে হারামা এতনা ওয়াবারাবুরম বেসিতুরং এতাঙ্গা হাতিমু উন্নান এতনা দেবিজ্জে বেকালকান গে এঙ্গে বাডা গানান হাতিমু এতাঙ্গা ওয়াবারাবুরম বেস ইতুরং উন্নান হাতিমুতা এহা বায়র মি হুন্দা আইরুগা এম তিমা দিরিউলে রাহুগে মিসকিতাল লুং এগে এম মলই তরবে গেম মানে দেন মিসালে কা ওয়াগুফু ওয়াগুফা কি এই আল্লাহ টাকা কুরা ইচ্ছেগ ইচ্ছেলি এগেন হাই গতু গন ওয়ানে এগা ইচ্ছেলি এগেন নন কুরিমেস দেন নউন পাদা দেন মিসালে কাং এগে মিস্তকুং কিয়াওয়া হালু এনা সওয়াব লিবে মুন্দানে এগা এহেন নামেস মিকান্তব বিমা ওয়াগুতে কি গিনা ফাহারাত দেখকুন তরিকামুগে হিয়ালুগে মি লিয়েবেনি এই তিমান্না কুরি এচ্চেকম মিহুন এঙ্গেঞ্জি হে এ দেখুন তরে কাম বানি এ হিসাব মের আল্লাহ এমি হে কা সওয়াব দেবম দান ইখলাস তরে কাম আকি আমাল কুরে বিজ্জিয়া মিহাকু এ হাতিমুন কিয়াবা হা হিন্দু বরাবর এ না সওয়াব লিবে মুন দান এ নামেস মি দেখুন তরে কাম ওয়াদে জিয়া হামে না নুকুরা আমাল ফাদা কান নুকুরা আমাল ফাদা নুনে হাদিস কুনেন এহেন নেন আসে আ এহেন নামে যে দিহা দুবা হুম নুয়া দুবাস নুয়া দুবাহু রোদা হিফ মাকি মাসলেন ও মিয়ার হাদ আ উহু মিহারু গাদ কুরুমে গিয়া কুনি ইন্না না ইয়াকে মিসায় হাদিস নেতে এনুয়া দুহ রোদা হিফাকা মিয়ার হাদিস গে মিন্নানি আল্লাহ মে মাই করে দিহা দুহ দিহা দিহা দুহস কে তেরে গে মাই করে দিহা দুহ কি এ দিহা দুহ করেবে হে আমাল আল্লাহ গাদর তং এমে লোবে তে কাম বডি এগো তাং ইনি হে আমাল দেন হেম বেং ইলমের ইস্তিদলাল কুরাবা ফিন ইমাম নাওয়ি ফাদা বেবে কারুন রিয়াল সালিহিন গে সেবেং ইস্তিদলাল কুরাবা ফ রোদয়া আদি এনুম বসিও আমালুতা এ দিহা দোয়া হুগা কুরম মুস্তাহাব গেম বুং বাবু গাই নানি গতা এম রোদ এন ওয়া দোয়া হুই ফিদান এই হেও আমল এম কুরি গলে হেও আমল তাং এই রোদ এন ওয়া মি আর এ হাদিস আন নিসপাইকো মি ইসতিদলাল কো ফরোদ হি ফিদান ওয়া দোয়া হু তে মিসাল কা বরাবর ওয়া দোয়া এন ওয়া দোয়া রোদ হি ফামি হায়া দে তিন দোস মিসাল কা ফাই তুইমা এ আলুং আমরা দেন নুই ফেনে এ যে এই সবাবা কি এ সিদা এন ওয়া দোয়া হু সুন রোদ হি ফুন সুন নেবে গেন নুয়ে সি আ হেও আমল কুরুম মুস্তাহাব বেগেম মানে এ হেও আমাল তাহুগে তেরে এগে হিমেনে রোদাবে সেমা এ হেও আমাল গে নামুগে এ না রোদা হিফি নুয়া দুয়া হুম আসসালেন নেই এ নামে এ নুয়া দুয়া হুগো রোদা হিফা কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গা ফাইন নেই এবে সাদিস আকু মি হাদিস ফলো ইনি এরাম এ দুয়াস্তে হেকে করবে এমমে হেও আমাল তা এমমে আল্লাহ গাতো লোবেত কাম বড় বেগেম মানে এ দিয়া দুয়া গো করবে হেও কান্তাত তাকে এহেম বিমা এ হেও কান্তাত তাহুগে তেরে গরোদা সিমা নামবি এহেম বিমা এ বাকি roda hifaa kan nei anga wa fa eh mi mai ga do be sukure wen hajj do hoge men waki hadis kula hajj do hoge roda hifaa ene hadis kula e do hoge roda hifaa fa mi ha de har fa fa hoge nda iswe dia hara anna men hara den oti ashura roda ashura roda in fu hoge nda en har e iswe dia har ge fa fa ashura roda ki muharram ho di hawan do hoge roda ei muharram ho di hawan do ha 11 wan do ha ifan jene hen non nuway di hay ei yahudin na khilaf mataka asla ki di hay muharram di hay ashura do ha ki yahudin na khilaf mataka edwas fasko nuata edwas isko ifan jhe roda e tin dos es masare enne tin dos es masare enne ठीक है एई देन आने असले की देन एक करे दुनियावी कमें हाई गतो एई देन ए दीनी कमें केतर का वदान कमें ने ए कमें ए मिसाल कुरे हुं अच्छी कुरा ए न के नन जहालनी एई एहेम मिहा कुरे मिहा ए गे मिस वक्कन कुरे बनुला ए चीन बस ए म दुनियावी कमें ए कम का देन हर नु बहेम dini kamen nu e den wahage ki komme miya kosin de na kenan die fa e liunga jiya e waragina me hun egen wakkan korati kama se daane de wallahu alam e liumun nami kore hun taka mi chi taku mi dunie ga mashur kama bi ami wara liun terin nami kore hun terin na mi mis mi hun mi kura kan tatta huge inde komme staneggga e di rena ka wago tan e sinna ne ala na ayta hoge somas de teraka wadda ala hinde kuda kuda me ara wagota ki mi sulusilium mi hunan ekka miskitta hoga mi bo elium uga mi wagota ki baavaru design tange bhore ala afa mi koma aichi hen hunna aichi sa eti zina teri kuru matta ga ema ege terege nam wisi me himenunas masta denna itta e ए बोइंग एति ए बाय रिवायत होगे ए बोइ एई अन मी फहु जमानन आस मिस्तहुन ए कुलिवरु के सामानुता मियुजु के सामानुता हलाल कुरान यस्तहिल्लून अलहिर वल हरीर वल माआजिफ ए बाय हदीस ए आस एमी हम फहु जमानन आस यस्तहिल्लून अलहरीर हिर वल हरीर वल माआजिफ जिने कुरुन आम मुवे मी फरवि फेरान मिस्तहुन लाउलेनते फिर हिनु den adi maazifa ki ni ane music samaan taka echi hudda qur'an te pau samaan ke pau samaan ke alamati sahha hadith hai sahha hadith hai den adi ve pau samaan ke anna na adi ve gandu ke music kule fas e mi hun nidane te re hindu no helare hun te beni rama ma kum taha ka badal ve fa e mese ba anu rakkam assalam assalam ke ayo to ni stakum mi hitan aram mi gennani allah ra kure rikan ta hu music kula la ki ma ki ade mangge namaz waqtu ejje kanne den me har den mi majlis den honna ni mi darus iduge fahu iduge idu do ha yam tashiyuge tin do ha uge fahu den honna kom me agas subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk